হে মুসলিম, যে উন্নত শির আল্লাহ ছাড়া অন্যের কাছে নত করা প্রকাশ্য শির, সে শির আজ মৃতের কবরে লুটিয়ে ইমানের সর্বনাশ আর কতদিন করবে? জমিনে তাওহীদ প্রতিষ্ঠায় জেগে ওঠো আবার, বুকে নিয়ে ইমানি অঙ্গীকার। জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই আজা জিন শয়তান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। এখনো রইলি বসে তোরা দেবীর উঁচু দেখেছির তলোয়ার ধর কষে, ভয় কি রে তোর পদ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন, ভয় কি রে তোর পদ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন। জাগরে যুবক নওজোয়ান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই আজা জিন শয়তান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়াছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিয়েছে, কত কবুরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি, কত কবুরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি, খানকা মাজারে শিরনি লইয়া উঠেছি সবাই মাতি। এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান, এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই আজা জিল শয়তান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। লুটের আর দল লুটলো সবই আর কিছু নাই বাকি, কত রমণে করেছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, সাধুর বেচে শয়তান এসে দিচ্ছে কো মন্ত্রণা, সাধুর বেচে শয়তান এসে দিচ্ছে কো মন্ত্রণা, তাই শুনিয়া বিপদগামী হচ্ছি কত জনা, উঠাও গগনে তাওহীদ নিশান। জাগরে যুবক নওজোয়ান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই আজা জিন শয়তান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। দামাল ছেলে সব মিলে এসো করি এই পুন, শিরকু বেদাত ভক্ত পীরের করিব আজ পতন, শিরকু বেদাত ভক্ত পীরের করিব আজ পতন, বুক ফুলিয়ে সামনে চল আহলে হাদি যুবক দল, বুক ফুলিয়ে সামনে চল আহলে হাদি যুবক দল, আমরা যে নির্ভীক বাংলার মাটি ওগো লাল লাল, আমরা যে নির্ভীক বাংলার মাটি ওগো লাল লাল, মোরা আল্লাহর সৈনিক আল্লাহ সহায় মেহরবান। জাগরে যুবক নওজোয়ান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই আজা জিল শয়তান, দেখি রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান, খাজা নামের গান, খাজা নামের গান।